الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমরা আলোচনা করছিলাম নাজাত প্রাপ্ত দলের পথ অথবা তাদের কার্যক্রম কি বলছেন আল ফিরকাতুন নাজিয়া তাতবিরু তাওহীদ যারা নাজাত প্রাপ্ত দল তারা একত্ববাদ কি এমামে বিশ্বাস করে যে هو الاساس الذي تبنى عليه الدوله الاسلاميه الصحيحه اسلامي রাষ্ট্রের ভিত্তি হবে তাওহীদের উপর মুশকিল হয়ে গেল আমাদের অবস্থা যারা রাজনীতি করে গণতান্ত্রিক রাজনীতি কি অথবা নাম ইসলাম কিন্তু আসলে গণতান্ত্রিক রাজনীতি যার ফলে তহিদের কোন দিকে তারা ভক্তিপ করেন কম কিন্তু যারা নাজাতপ্রাপ্ত দল তারা ইসলামী রাষ্ট্র গঠনের পূর্বে রাষ্ট্র গঠনের আগে যে জিনিসের গুরুত্ব দিবে তা হচ্ছে তহিদ আল্লাহর একত্ববাদ এটা হলো আসল মানুষ শিরকে লিপ্ত কবর পূজা করছে ঈদ পূজা করছে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য প্রার্থনা করছে আল্লাহ ছাড়া অন্যের কাছে উদ্ধার প্রার্থনা করছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করছে কবরে গিয়ে দোয়া করে আর এইসব ভূত মুখ যারা করে এদের শুরুই হয় বাংলাদেশের মাটিতে দেখবেন বড় দুর্গা বা দুর্গা থেকে সত্য না মিথ্যা দুর্গা থেকে শুরু হয় কিন্তু যারা সত্যিকারের নাজাত প্রাপ্ত দল তারা এইসবের আগে সর্বপ্রথম যে জিনিসের গুরুত্ব দেন তা হচ্ছে তাওহীদ তাই মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্রকে শিরক থেকে দূরে রাখা এটা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের কাজ আর এটা কখনো সম্ভব হবে না যে মানুষ নাম নেবে ইসলামের কিন্তু কাজে বাস্তবে শিরিক অর্থাৎ তাওহীদ না মেনে আল্লাহর সাথে অন্যকে শরিক করে এই অবস্থায় ওরা কিরকম সাহায্য পেতে পারে আল্লাহর পক্ষ থেকে ফিরকাতুন নাজিয়া নাজাত প্রাপ্ত দল যারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা জীবিত রাখার চেষ্টা করেন নবী করিম সাল্লামের সুন্নত ইবাদতের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে জীবন গঠনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা রাখেন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম বাদা গরীবান ওয়া সায়ুদু গরীবান কামা বাদা ফতুবা লিল গুরাবা ইসলাম শুরু হয়েছে গরিবদের মাধ্যমে গরিব শব্দের অর্থ আরবি হল প্রবাসী অর্থাৎ কিছু সংখ্যক লোকের মাধ্যমে অপরিচিত মানুষের মাধ্যমে ইসলাম শুরু ইসলামের শুরু হয়েছে পরবর্তীতে এক জামানা আসবে যেভাবে শুরু হয়েছে ওইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইসব গরিব আর প্রবাসীদের জন্য দুর্বলদের জন্য হচ্ছে সুসংবাদ অন্য রেওয়ায়েত এসছে ওই গোরাবা মানে কি প্রবাসী অর্থ কি বলছেন আল্লাযীনা ইয়াসলাহুনা ইযা ফাসাদান নাস যখন মানুষ দিন থেকে দূরে সরে যায় সত্যিকারের দিনের উপর তারা যখন লোকজন টিকে রাখে না ওই সময় তারা দিনের উপর প্রতিষ্ঠিত থাকে আচ্ছা অন্যদিকে এসব লোকজনের সংখ্যা কম না বেশি এইসব লোকজন অন্যের বাইরে এসছে এইসব লোকজনের কথা মানে যারা তাদের সংখ্যা কম আর যারা তাদের কথা মানে না এদের সংখ্যা বেশি তো বর্তমান তো আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের সকলের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করা যে কোনো সুন্নাত আপনি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছেন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার চেষ্টা করবেন। আজকে আমাকে আমাদের ভাই হোয়াটসঅ্যাপ বলল, কে জানি তাকে বলেছে আপনি ইমামের অনুসরণ করছেন, ওকে আপনি জোরে আমিন বলবেন না আর রুকুল ইয়াদেন করবেন না, যেহেতু আপনি ইমামের অনুসরণ করছেন। তাই বললাম এটা একটা দলিল হল ইমামের অনুসরণের তো কোনো ত্রুটি হচ্ছে না, তার ইমাম যেসব কাজ করছেন সেগুলো করছেন। যদি আমি বলছি যেহেতু এটা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রুকু ইয়াদেন করছে যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, আচ্ছা তাহলে সুরা ফাতিহা করছে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সুন্নতের বিরতি হলো কিরকম? ইমামের ইত্তেবার অনুসরণের বিরতি হচ্ছে না, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করছে। হ্যাঁ, যদি ইমাম সাহেব গেছেন রুকুতে আর সে দাঁড়িয়ে দেয়, এটা হলে হলো ইমামের অনুসরণের বিরোধী কাজ। ইমাম গেলেন সেজদা আর সে এমনি দাঁড়িয়ে আছে, হ্যাঁ মানা, অর্থাৎ ইমাম এক রুকু রুকুন থেকে আরো রুকুনে যাওয়ার পরেই আপনি চলে যাবেন, লেট করবেন না। কিন্তু এটাও আবার সুন্নতের বিরোধী যারা ইমামের সাথে সাথে যায়, তো বেশিরভাগ মানুষ ইমামের সাথে সাথে চলে যায়, এটা খারাপ সুন্নাহ, খেয়াল রাখবেন আপনারা। যখন ইমাম সাহেব রুকুতে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনি তার সাথে যাবেন না, ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে আপনি যাবেন। এমনি ভাবে ইমাম সাহেব সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পর আপনি সেজদায় যাবেন, আগে যাবেন না। আমাদের বেশিরভাগ মানুষ ইমামের সাথে সাথে যায়, এটা হচ্ছে সুন্নতের উল্টা। সকলকে খেয়াল রাখা দরকার, এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে ইমাম আর মামুন, মামুন মানে কি মুক্তাদি, মুক্তাদির ইমামের সাথে চারটি অবস্থা হয়ে থাকে। একটা হলো ইমামের আগে আগে চলা, সবকুল ইমাম, এটা নিষেধ। আর আরেকটা হলো ইমামের ইমাম যায় কিন্তু সে পিছনে থাকে, এটাকে বলা হয় তাখাল্লুফ, এটাও নিষেধ। আরেকটা হলো মুওয়াফাকা, অর্থাৎ ইমামের সাথে সাথে যাওয়া, এইটাও ঠিক না। সুন্নত হলো মুতাবা, সুন্নত কি হচ্ছে মুতাবা, মুতাবা মানে ইমামের অনুসরণ করতে কাজ করা। ইমাম সাহেব আগে বলেছেন আল্লাহু আকবার, তারপর আপনি আল্লাহ, ইমাম সাহেব গেলেন রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে তিনি চলে গেছেন রুকুতে, অথবা আপনি দূরে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলার পরে আপনি শুনেছেন কমপ্লিট তাকবীর শেষ, তারপরে আপনি যাবেন কোথায় রুকুতে, কিন্তু আপনি ইমামের সাথে যাবেন না, এটাকে বলা হয় মুওয়াফাকা, এটা সুন্নত না। সুন্নত হল মুতাবা, জিন্দা করেন কারা, যারা নাজাত প্রাপ্ত দল তারা বলে না। মানুষ বেশিরভাগ এদিকে অতএব আমরা বেশিরভাগের দোহাই দিয়ে চলবো, আল্লাহ আপনি কিছুই করতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত জিন্দা করার চেষ্টা করুন। কেউ কেউ আছে দেখো, আমাকে সেদিন এক ভাই বললো আপনি যদি প্রথমে এটা না করতেন তাহলে এটা বেশি হতো, কোনো ফায়দা নেই, ওরা তো জীবনেও সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমল করে না। যে কথা বলে বাংলাদেশ গেলে এখানে যে মসজিদে ইমামতি করে, যদি আমি রুকুল ইয়াদেন সব ঠিক আছে, বাংলাদেশ গেলে সব ভুলে যায়, আবার কি করে এখানে ফরজ সালাতের পরেই দোয়া তুলে তো দোয়া করা নিষেধ, এখানে করে না, বাংলাদেশ গেলে যদি ইমামতি করে শুরু করে দেবে, এটা দ্বিমুখী কিনা কয়মুখী? যেটা সুন্নাহ, নবীর সুন্নাহ যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব যে যেখানেই যাবে সব জায়গায় নবীর সুন্নাহ দেখতে হবে। হ্যাঁ, যদি কোনো সুন্নাহ এরকম থাকে যে কয়েক বা কয়েক ভাবে প্রমাণিত, তাহলে সেটা ভিন্ন কথা। আর এরকম হওয়া যেতে পারে যেসব শুননা আপনি যদি বলবেন উবেরেই শুননা, তাহলে উবেরেই আমল করে, কিন্তু আপনি হলেন দ্বিমুখী। দ্বিমুখী কি বলবো, আর কিছু বলার দ্বিমুখী এটা ঠিক না, একমুখী। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل انني هداني ربي الى صراط مستقيم دينا قيما مله ابراهيم حنيفا وما كان من المشركين আপনি বলুন আমাকে আমার রব সঠিক পথের পথ দেখিয়েছেন, دينا قيما مله ابراهيم حنيفا সঠিক دين এমন দিন যে দিন ছিল, যে পথ ছিল ইব্রাহিম আলী ইসলামের, আর ইব্রাহিম আলী ইসলাম ছিলেন একনিষ্ঠ, এদিক সেদিক না, এই জন্য তাকে বলা হয় হানিফ। আর তিনি কি ছিলেন না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো আমরা যদি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতিটা, তো মিন্না মিন্না করবো না, সঠিক পথে চলব। বলেন ইনশা আল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, দেখাবার জন্য কাজ করবেন না। দেখাবার জন্য কাজ করলে এক তো মুনাফিকি, দুই নম্বর আল্লাহ কবুল করবে না, আস্তাগফিরুল্লাহ, রিয়া। আচ্ছা আরেকটি কাজ হলো ফিরকাতুন নাজিয়া বা তাদের পথ, لا تتمسك الا بكلام الله وكلامه ورسوله المعصوم الذي لا ينطق عن الهوى اما غيره من البشر مهما علت رتبته فقد يخطئ لقوله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التوابون ممكن فرقه الناجيه انا جرب الدور তারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের কালামকে আদর্শ হিসেবে গ্রহণ করে, অন্য কারো কথা নির্দ্বিধায় মানে না। নির্দ্বিধায় যাদের কথা মানেন তারা হচ্ছে কে, আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিকট থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা বাকি অন্য কোন মানুষ বলছেন অন্য যে কোনো ব্যক্তি, যত বড়ই ইজ্জত ওলা হোক না কেন, যত বড়ই আলিম হোক না কেন, যত বড়ই বিদ্যান হোক না কেন, সে ভুল করতে পারে, ভুল করতে পারে কিনা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাতা ও সমস্ত আদম সন্তান খাতা। খাতা মানে কি, ভুল করি, অন্যত্র পাপ, পাপি। আচ্ছা পাপ হয়ে গেল, ভুল না হলে হয় নাকি, ওখাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্য থেকে সর্বোত্তম হল তারা যারা তওবা করে। আমাদের থেকে ভুল হতে পারে, এই জন্য আইমা ইকরাম যারা চলে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রহমতুল্লাহ, এরকম আরো ওলামা যারা গেছেন, সবার আদর্শ আদর্শ ছিল কোরআন এবং সুন্নাহ। সবার আদর্শ ছিল কোরআন ও সুন্নাহ। তারা যদি দেখতেন আমার ফতোয়া ভুল হয়ে গেছে, আগে ফতোয়া দিয়েছেন একটা, পরে জানলেন ভুল হয়ে গেছে, তখন এটা পরিত্যাগ করে সহি মশলা গ্রহণ করতেন। তাই দেখা যায় যে কোনো ফিকহি কিতাবে আপনি দেখবেন কোন কোন মশলায় বেশ কয়েকটা উক্তি এরকম পাওয়া যায়। কারণটা কি, কারণই হচ্ছে দলিল, কারণ তারা দলিলের উপর নির্ভর করেছিলেন, নিজের কথার উপর নিজের আয়ের উপর চলে না। যদি নিজের আয়ের উপর চলতেন তাহলে যেটা বলেছে ওইটাই সঠিক। এবারে আপনার কথা যদি এরকম হয়, আপনি যদি বলেন আমার ফুলান অমুক আলেম যা বলে তাই সঠিক, বলেন তো এবারে কি হলো, কোন ধরনের হলো কিনা, এটাকে বলেন তকলিদ আমা, অমুক যা বলেছে তাই সঠিক না। উনি বলেছেন কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে এত ছোট্ট তার থেকে ভুল হতে পারে। আল্লাহর কালামে আছে একটা, হয়তো তিনি বুঝেছেন আর একটা, নিয়ে খালিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, হয়তো তিনি বলেছেন সব, মানে বলেছেন ঠিকই আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। অনেক সময় আছে তিনি যে বুঝেছেন তার বুঝটা ভুল হয়ে গেছে। সেদিন কোন একটা মাসালা দুধ সম্পর্কিত, মাসালা দুধ সম্পর্কিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহরুমু মিনাল রাদা মা ইয়াহরুমু মিনান নাসাব, দুধের কারণে ওই রকম হারাম সাব্যস্ত হয় যেভাবে বংশীয় কারণে হারাম সাব্যস্ত হয়, দুর্বল সাব্যস্ত হয়। ভালো বুঝতে পারছেন? যেমন আপনার বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক, ফুফু, ঠিক না, হালাল না হারাম? আচ্ছা, আপনার মায়ের সাথে সম্পর্ক হয় খালা, হালাল না হারাম? ওই রকম আর কি। আপনার বোন বুঝতে পারছেন? আচ্ছা, ভাগ্নি ভাতিজি হালাল না হারাম? হারাম। কইস এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুধ কেউ খায় তাহলে দুধের সম্পর্কের কারণে এরকম হয়। এবার এই যে হাদিস, এটা বুঝতে ভুল হয়ে গেছি, কিন্তু আমি জানি যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করে বুঝি, এর সম্পর্ক হচ্ছে যে দুধ খেল তার সাথে, আর অন্য তার যে ভাই বোন আছে ওরা তো দুধ খায়নি, তার মা বাবা তো দুধ খায়নি, ওরা বুঝতে পারছেন এদের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জিনিসটা কয়েকজন আমাকে বলছে অমুক মুফতি, আরেকজন অমুক চুফতি, বুঝেনি বুঝলেন কোথা গাই তো সেদিন কাটবে। আমি বললাম আমার জানা মতে এক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, কোনো মত বিরোধ নেই। আমি অনেক আগে শেখ ইবনে উসাইমিন ছোট একটু বই আছে বিবাহের বিধান, অত দুজন পড়তে পারেন, ওখানে দেখবেন আপনার অনেক পড়ে না তো বুঝে না, তো ব্যাপার হচ্ছে বুঝে না, আমার বই ছোট বই আর কি বলবো। হ্যাঁ, আমি দেখলাম ওই কিতাব বের করে, ওই কিতাব এরকমই আছে, ওই ছোট বই, বড় বই তো অনেক বের করলাম, আর মুগনি আরো কি কি বের করলাম পরে বললাম। আমার জানা মতে এ ব্যাপারে আলেমদের কোনো মতবিরোধ নেই, ইখতিলাফ নেই, তোমরা যাচাই করো, আমার যাচাই করা আছে, করে তারা যাচাই করেছে, যাচাই করে দিলে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে, বলছে এটা তো আমরা বুঝতাম না, বুঝতে না হলে তো এর জন্য না জেনে ফতোয়া কিরকম দেব, ব্যাপারটা বুঝতে পারছি না জেনে ফতোয়া। আরেকজন বললো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এই কারণে বর্তমানে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, এই তো আগে বুঝতাম না। এই জন্য জ্ঞান প্রসার করা দরকার, জ্ঞান অর্জনের প্রয়োজন। অনেক দিন এসেছে হানফি শাফি মালিকি হাম্বলি সব মত হবে এক, মানে একমত, ওইটা আমরা জানি না, যেভাবে এই মশলা বললাম। আর তুমি মনে করো কত বড় আল্লামা, যখন এখানে কিছু পুস্তকের বসে আছে দেখবেন আল্লামা বলে, আল্লামা কি স্বাভাবিক লোককে আল্লামা বলা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাম, যে কোনো লোককে আল্লামা বলবেন বলবেন, অমুক মৌলানা অসুবিধা নেই, অমুক শেখ ঠিক আছে, কিন্তু আল্লামা সবাইকে বলা যায়, বুঝলেন? কিছুই জানে না, কূপের ব্যাংক, কূপের ব্যাংক আর সমুদ্রের ব্যাংক পার্থক্য আছে কিনা সে বললো না আমি। আরেকটা হলো গুরু আমি ফিফরা, ওতে খেয়াল করতে হবে, এ তো তাড়াতাড়ি আল্লামা বলা যায় না, অমুক আল্লামা কিরকম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হৃদয়ের দিন, বুঝার তৌফিক দিন, আর ওরাও বড় খুশি আল্লাহ দিন আল্লাহ আমাদেরকে হৃদয়ের দিন। মানুষ নিজে নিজেকে ছোট ভাববে, বড় ভাববে না, কেন আল্লামা আর কেউ সে বলা যেতে পারে মজুদ নেই না, আল্লাহ না শব্দ বড় মহা জ্ঞানী, কথা বুঝছেন? আল্লাহ মানে কি মহা জ্ঞানী, বড় জ্ঞানী। আলিম বলি না আমরা, আলিম থেকে আল্লাম, এটাকে বলা হয় ইসমে মুবালাগা। তাই এত তাড়াতাড়ি ভালো করে বুঝবেন, মহা জ্ঞানী। কয়েকটা হাজির জানে তোমার মহা জ্ঞান, কয়েকটা কাঠি মশলা জানে তোমার মহা জ্ঞান। হ্যাঁ, যদি কেউ ওইরকম স্তর হয় তাহলে এদের খুব নাদির হবে, এদের সংখ্যা খুব কমই হবে, বিরল হবে, আর সবাই হয় নাকি। এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো আমাদের কাছে একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুক আর তমুক না, অমুক তমুক আলহামদুলিল্লাহ আলিম এসে জিজ্ঞেস করবো, আমি জানি না জিজ্ঞেস করতে হবে। বাস আলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা না জানলে আহলে ইলমদেরকে জিজ্ঞেস করো। সবাই জানি, আমরা সবাই জিজ্ঞেস করি। বলবেন এটা শুধু কিতাবি না, সবার জন্য। আপনারা শিখেন না আলহামদুলিল্লাহ, শিখেন না আপনার উস্তাদের কাছে, নওয়াজের তরিকা শিখেন না, হ্যাঁ শিখবেন। কিন্তু এরকম নয় যে আমার উস্তাদ যাই বলে তাই শুনি না। যদি আপনি পরে জানতে পারেন তার থেকে ভুল হয়ে গেছে, এটা বাদ দিবেন। কিন্তু উস্তাদের সাথে সবরকম মানে আপনার আপনি ব্যবহার যে করবেন এটা হবে সম্মানের সাথে। ভুল হতে পারে, কার ভুল হয় না, এক ভুলের কারণে আপনি কর্মে গিয়ে সে কিছুই জানে না, এটা হতে আরেকটা জাহিরি ভুল একটা হয়ে গেছে। আর অন্যদিকে ভুল একটা কেন বেশি ভুল হতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ বলতেন মাসআলা আমি জানি না, তো তার ইজ্জত কমেছে না বেড়েছে? আর আমাদের কি অবস্থা, কিছুই জানে না বলে দেয় বা সব জানি। আমাদেরকে সেদিকে খেয়াল রাখা দরকার, আমরা কম জানি, কম জানি, বেশি জানি না। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এই কিছু আলোচনা করলাম এই সংক্ষিপ্ত দর্শে। আল্লাহ পাক আমাদের আকীদা বিশ্বাসটি করার তৌফিক দান করুন, আমাদেরকে জেনে মানার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের রক্তের হেফাজত করো, সম্পদের হেফাজত করো, মুসলমানদের পারস্পরিক মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দাও। আয় আল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলার চেষ্টা করছেন বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেকে নির্যাতিত রয়েছেন, আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করো, এদের হেফাজত করো, এবং তুমি তোমার দিনের ঝান্ডা বুলন্দ করো, কোরআন এবং সুন্নাহর ঝান্ডা বুলন্দ করো ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ বর্মার মুসলমানদেরকে সাহায্য করো, আয় আল্লাহ তাদের হেফাজত করো, তাদের জানমালের হেফাজত করো। এমনিভাবে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান আজ বিভিন্ন বিপদে বিপদাক্রান্ত, এমনিভাবে বিভিন্নভাবে তারা জর্জরিত। আল্লাহ এইসব মুসলমানদের তুমি উদ্ধার করো, আমাদের হেফাজত করো, আমাদের ইজ্জতাগুলো হেফাজত করো। আল্লাহ হিংসুকের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ যারা যাদের ভিতরে কুভাব আছে এইসব লোকদের অনিষ্ট থেকে তুমি আমাদের হেফাজত করো। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের অনিষ্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যাদের চুকে বদনজর আছে আয় আল্লাহ, বদনজর যাদের চুকে আছে এদের বদনজর থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে শিফা দান করো, অসুস্থদের সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه.